بسم الله الرحمن الرحيم كونو يهديتي ب او راديو من منتدى السلفي دوندو كو درس جوابو كتاب الصيام كدون وني كو يوونديري في كوركاكان اتا دون اندر ندي دفتر زاد المستقنع للشيخ شرف الدين أبو نجا موسى ابن أحمد الحجاوي الحنبلي رحمه الله تعالى وندو دي مصيب من ما كتب أبو حفص مامو حفظه الله تعالى فليتفضل مشكورا ومأجورا. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا واجعلنا من عبادك المخلصين من الشرك والدنس والبدع والمعاصي. اللهم لا سهل إلا ما جعلته سهلا، وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم سهل علينا إلقاء هذا الدرس، وسهل علينا فهمه، وانفعنا بالدرس، وانفع به المسلمين يا ذا الجلال والإكرام. جرن أماكي، ومن جامع في نهار رمضان في قبر أو دبر فعليه القضاء والكفارة، وإن جامع دون الفرج فأنزل، أو كانت المرأة معذورة، أو جامع من كان نوى الصوم في سفره أفطر ولا كفارة، وإن جامع في يومين أو كرره في يوم ولم يكفر فكفارة واحدة في الثانية وفي الأولى اثنتان، وإن جامع ثم كفر ثم جامع في يومه فكفارة ثانية. نعم. ومن جامع وهو معافى ثم مرض أو جن أو سافر لم تسقط، ولا تجب الكفارة بغير الجماع في صيام رمضان، وهي عتق رقبة، فإن لم يجد فصيام شهرين متتابعين، فإن لم يستطع فإطعام 60 مسكينا، فإن لم يجد سقطت. شرنعون وادنغل كيرل لو في بانغنغل نياوري رندغل سناجو انيال رمسومي وهرتي نيري ان اندي لسلي جبن ان كوركاكو في جتتي كو نيامغل بو يارغل ديدي رندغل تتي اكو هوتين تنادي لو جوني نون او يوتين ان في نيامغل يارغل iko hewtintina irin ɗon hande mo yewtude en inchallah ma e ngal dambagal ɗo ceerno o yewti en fi ñawore rendugol o hertini rendugol ngol dambugal saabu ko ɗum ɗo ɓuuri mawnude e huntine ɗinɗi fo majje. Ceerno o maaki man jama'a fi nahari ramadana fi quburin aw dubur فعليه القضاء والكفارة. ومن جامع كلا الرندل سناد في نهار رمضان أن يلرمسومي في قبل فتن هرق الرندل سناد كدوار الرندل يسو أو دبر ما هرق دبر سناد الرندل سناد ولياذ بالله كهون هرمون de Allah subhanahu wa ta'ala de nelaɗo sallallahu alayhi wa sallam ɓanginani en no harmi hadise aji hewɗi, kono mo waɗi ɗum kadi bonne mo suumaye on aray fa alayhi alqada'u, aray no fawimo ko wiyete kon yoɓutugol ngal ñallal ɗon, wal kaffara, aray kaffara fawike mo kadi, saabu noon ceernoɓe ɓen ɓe fotti wonde kala renduɗo e sonnaajo ka farju sonnajo on foti ko farju yeesojo ma ko farju ɓawojo on haray kor kama ko kam bonay foti non o chip foti non o hibbi ndiyan foti ndiyan hibbali haray non rendugol e sonnajo ngon der rendande waddinende ko wete kon kaffara no mari shartiji sharti aranon ko mutin sawru makko dum e farje sonnajo on o mutin sawru makko dum e farje sonnajo fotno on sonnajo ko sonnajo dagani dum be sonnajo makko masalan ma hara ko harman do mo wono ndata gi makko fotino ko yeso woni ko rendiri e sonnajo on kadu ado rendede foti ko baawo ko Allah subhanahu wa ta'ala enera dum harmini dum foti kaberendeno maniyu ogor ko yaltuno ma maniyo sonnaade yaltuno ma hibbuno ma ronki hibbude aray sioni tun sawrun dun donati ga farjo sonnaade on aray dum non ko sharfi aran onno chartri mon hara ko e nyaloro ma sumaye amma sey ko e korka go harna e sumaye dun no wadinda ko e te kon kaffara foti se anafa e woni on ti gara hore woni nafe won horugol tenen ma alat ma horugol nende arafa ma ara ko sumaye on ti nyawli mo yobutude ara en den nyande nyallangal bonirimo ko yobutugal nyande go masaran si gorko mawdo harama nonno e sumaye o yobi tangal nyallal do si sumaye mayi ara en nyande non o yobi tangal nyallal don Allah jarribo mo o rendida e sonnaabe makko ngare ko kokka kan duud ko bonata fa ko mo ko ete kon kaffara tammo on hara no waddi mo horugol sumaye amma sey wa agim horugol sumaye haray ko wete kon no sallanamo ka orindide e sonnaabe makko on te on sonnaabe non kadi waddaaki mo horugol e sumaye si wona ɗon aray no harmani mo sey sonnaajo on no hoori aray sellantama ko ɗaɓɓira sonnaajo on yoɓe rendu si woni ɗi chartiji ɗo ɗi tati ɗi timmi e rendande aray piiji joyi fawi keɗon ɓe goopinɗini kamɓe renduɓɓen te sonnaajo on ɗoftike e howre ɗum amma sey o doola ɗum noon ñaawore makko e ngannde jooni inchallah aray waɗɗike ɓe kadi jogi tagal ngal ñallal ɗon sellantaaɓe kaɓe honca horma ngal ñallal ɗon ɓeenna jooni ɓe ɓe renndi yo ɓe ñaamo ma no sellanaɓe jooni kaɓe fillito renndugol ngol tammum ɗum aray kaffara waɗɗike ɓe naaɓum ɗum ngal ñallal ɗon boniriiɓe joaɓum ɗum yoɓugol ngal ñallal ɗon waɗɗi keɓe kadi naam haray ko ɗum ceernojo wi en ɗo wo man jama'a fi nahari ramadana fi quburin aw dubur fa alayhi alqada'u wal kaffara kara renduɗo e sonnaajo haramo hoori e ñalorma suumaye foti noon o renndiri e sonnaajo on yeeso ko Allah taginiri ɗon yo goɗɗo renndude e sonnaajo ma ɓaawo ko Allah taginiri ɗon yo o renndude e sonnaajo makko ma hara ko ɓaawo ko harmi ɗon ka goɗɗo renndidata haysigo e sonnaajo muɗum haray fawi keɓe piiji ɗiɗi yoɓugol ngal ñallal ɗon fawi keɓe kadi kaffara naam e yewte kaffara on inchallah hakke noon fiingal dambugal ɗo ko hulɓini ceernoɓeɓen ɓe maaki hay so tawi a annda kaffara no waɗɗima si woni goɗɗo mo anndi tum wonde renndugol e sonnaajo muɗum bonnay suumaye kono anda kafara no fawi si on digi den di sonna dum ko ngare kafara on fawi ken nam cerno o maki wa in jamaa duna al farji fa anzal او كانت المراه معذوره او جامع من كان نوى الصوم في سفره افطر ولا كفاره فان جامع سيورند دي سنن دون الفرج هرنا افرجون ما نان فيجد سنن سنن فيجرم او تكوندرا سنن سنن تكو امكو فني na ka farji woni ko na de sawru ndum hay simani yon cippike haray ko yobotugol nyallangal woni ko fawimo kono kafara on fawakimo ko wodi kon sellude kon gondi cernobe aw kanat al mar'atu ma harasonna jo ma'dhuratan ko jettana do nganto sabu modi makko dolumo modi makko forsumo o sali o wawali manam o sali kono gorko on doli mo forsimo o ronki wawde dortade gorko on haray oro kadi kafara fawakimo haysteno kanko e modi makko be rendi kadu wado rendede haray kafara ko fawi ko modi makko aw jamaa ma renda man kana on latido nawa sawma mo annino horugol fi safari kawasi makko aftar haray ɓeeɗo ɓe sop maɓɓe ɓe huntike ɓe yoɓite ñallal ngal kono noon wala kaffara tare kaffara fawaki ɓe joni goɗɗo no e hoore laawol no wiide masalan sénégal mo yahude lagine mo wonde sonnaɓe makko on e suumaye o enna o hoore ɓe ara ha ɓe hewta jewɓe ɓe cippo ɗon kanko e ɓeyu makko ɓe werna ɓe e chambre cheytani ara cuɗinnamo sonnaje on ɓawi mo hoori o yana e sonnaje on ɓe renda haray ko korka kam woni ko boni kono kaffara fawakiɓe ara bakkatu ala e muɗum amma noon o fijiduɗo e sonnajo mum on amaniyu cippanimo on noon mo mari bakkatu o doluɗo sonnajo mum on ara mo mari bakkatu kono amma o wonɗo e wayasi ɗo o anni o hoore ka wayasi makko si o rendidi e sonnaɓe makko on haray ko fawimo ko pi hungoton pet ko yoɓotugol ngal ñallal ɗon haray hay hunde fawakimo ko ɓeydi e ɗum ɗon ceernon o maki wa in jamaa fi yawmain aw karrarahu fi yawmin wa lam yukaffir fa kaffaratun wahidatun fi lthaniya wa fi lula snatan wa in jamaa si o rendidi e sonnajo makko on fi yawmaini e ñalɗe ɗiɗi e ñalaɗe suumaye ɗen ñande go o renda e sonnajo makko on o jaggita o renda e makko ñande ɗiɗi kadi suumaye o jaggita o renda e makko ñalol ma suumaye hara ɓe hoori haray no fawimo kaffara ɗiɗi kaffara ko yewteten kon haray no fawimo ko a waɗa ɗum no laabiji ɗiɗi foti noon ko maccuɓe gonɗimɓe woni ko rinɗini o rindineɓe ɗiɗo foti o hooru balɗe lebbi ɗiɗi o hooray koynete kon lebbi ɗiɗi fof e muɗum foti o ñammin miskinaɓe ono kan o hooray wano lebbi nayyi ɗi fof majji haray ɗum ɗon fawikema ko wiyete kon hoorugol kala ko waɗirte kon kaffara haray fawikemo nde o waɗata ɗum no laabi jiɗɗi e yewta fi kaffara o aw karrarahu fi yawmin ma o filli fillinno rendugol e sonnajo makko on e ñallal en ande wi si on tigui rendi e sonnajo makko on ñalorma suumaye aray no wa'i mu jogita go reena ngal nyallal don ay fi sumay makom dengande boni aro waraade ko huntinta mo hay hunde ay fi no ngal nyallal makko don ngal konde zaki kono si o jaggiti o renditi e sonnaade makko dimmun kadi o bayrani hore makko bakkatu kono kafaran ha joni ko kafara goto won ko fawimo tay o itali o itali kafara rendande aranere ndin fa kafaratu wahidatun hare ko kafara goto fawimo fi saniyati kadimun kawi don aw karrara fi yawmin walam yukaffir wa fillinno enallal rendugo ngol sonnaade makko ngoro kaytude kafaron ma fil ula manan so rendidi e sonnaade makko nyalde didi certube enallal masuma yarabe hori ma go manan harabe hori ma kanko gorko mo hori isnatani areno fawimo kafara kwente kon kafara didi wa injama cerno maaki wa injama summa kaffar summa jama fi yawmi fa kafaratun saniya joni non wi den si a on tigirendi e sonnaade makko e nyallal oron ki ittude kafar masalan e 12h oronda e sonnaade makko wana ha e 14h wala oron dita e makko kadi nyalal masuma yi aray wi den kafaram ko goto fayim joni non si o hoddiren mo mar joni maccudo orenda e sonnaade makko e 12h orin ina maccudo e 13h kafara makko labbenimo wana e 14h kadi o rendida e sonnaade aray kafara go kan kadi fawikam to dum o enni do wa en jama so rendidi e sonnaade on summa kafara reftu itta kafara summa jama refti je o sen o rendida e sonnaade fi yawmi en gal nyallal don fa kafaratun thaniya aray kafara dimmo waddikemo nam cerno o maaki kadi wa man jama وهو معافا ثم مرض او جن او سافر لم تسقط قال اورندو سنادو ماكو او جاغيتا اورندا سنادو ماكو نيلور مسومي او مارانغان تو كورين كو دغينانيمو هونتا غولغال نيالالو نيامغول ايغال نيالالو تاجوغول ايغال نيالالو او بوني رسومي ماكو رندو غول سنادو ماكو بارو نون او هبان غانتو gantongo foti ko nawnare gantongo foti ko fetere gantongo foti ko waya su hebi ya o yahu safari lam tasqut are kafara on fukko tago ko be o wala kafara gal nyalla fi honnum ka bonno suma yon haro maranganto nam ka bonno suma ma kon hari o enete kon o maranganto hay e goto ولا تجب الكفاره بغير الجماع في صيام رمضان اري تجي بونن صومي فو كو وات ان تاون تيغي كفاره كو رندو غونغول بيت كو دون تشيرنو وون كو ماكي دو سي كو اون تيغي رنددي اي سوناجو ماكون اي نالو ما صومي ولا تجب الكفاره وتاكو كفاره بغير جماع سوى ارتاك كفارا بغير جماع سوى نائرين دقل في صيام رمضان اهو لقل لو رسومي انجل المسومي اما نعمد نعود اترنو اما كب هري وده كفارا ما يرد انجل المسومي وده كفارا وبركن سلو داري وداكم كفارا وداكم sabu hadith on ko ari ko tindini wonde ko rendugol nam mono nafo de kadi masalan mo horude arafa o renda e sonnaade makko o bondira korka makko gande nyande rendugol e sonnaade on kaffara fawakimo mono marno ngantu e sumaye wanha e juldaado fudda yobude nande o fuddi yobude o rendude e sonnaade makko nyalaruma kafara fawakin o sena e sumay mono mari nganto imma mo nawni ওরেন্ডি দে সন্না জমা কং অফার সে সন্না জম মা সন্না জং আর নাম কর কফি আলহালি কলাব কলাবি সাম সন্না জং কর আসি কানকাদি মোবার ইংগান্ত হর আসি উনি কাদি সে ইদি হারাই নম্বর নথা কে কং কর খামাপে খান সাবু কয়াল মাসুম কুসুম বিহুরি কুসুম ওয়াকি মা আর দেন দেবী ইং দেন হারাবে হরা কয়াল মাসুম কোনো নং এ হরা দেন দে ইসলাম নেটা যুগল ঞাল আরাই এন বেরো বিফু মাপে কইনে থেকে কং কর কাকাং অন্য কাং আরে কাফারা ফাবা আঁকিবে আরে কাফারা কফাবি ওরেন দুটো সন্না জমু এ নেলর মাসুমে হারা মহরি কর কাকান নবাদ দিয়ে নাম কোন দুন অং কাফারা ইত্যাদে দো চেরন ময়ুটু দেন ইন্নি ওয়ে এট কোরা কাবা ফাইন লাম ইয়াজিদ ফাসিয়াম শাহরাইনি মুতাতাবিআইন ফাইন লাম ইস্তাতি ফাইত'আমু সিত্তিনা মিসকিনা আরাই কাফারা অংক পিজি তেটি ওয়েনি ওয়ে এট কোরা কাবা ওরিন ইংগল দান্দে গুন ইন্দে হিসুন্দে আই বেজি লরাই দিদিং কারিন ইংগল আম্মানুন সে হেবালি দান্দে এতেন্দে সিভান্দে কাউন্দেন দো গোট্টো ওয়াওয়াতা বিদে হেবি মেচ্চুডো হান্দে মা ও মাচ্চুডো নৌদি কোনো মারা চুগু কো সৌদির ও মাচ্চুড ডং আরাই ও এগ্গাই ডং ও আরা কা এটাপ ইম্মু কামার তাবা ইম্মু ও ইন্নি ফা ইল্লাম ইয়াজিদ সো হেবালি ফা সিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন ও হোরুগল দেব্বি ডিডি জোক্কোন্দিরডি সে ও ওয়াওয়াল নং হোরুগল ইম্মা সাবু কো ওলোই কং মা সাবু কো ও ফিদ্দি কং তাতা ও ওয়াওয়াতা মুঞ্ঞাদে রেন্দুগল সে ইন্নি জয়নি কবে হরা লেব্বি ডিডি জোক্কোন্দিরডি ও হেবা জয়নি প্রবলেম গো কাং কাদি ও হাওর ও বন্যে জয়নি কং কো ওয়েন হোরু ডং সাবু ফিদ্দান দে মাক্কো নেং এ বালদি আরে কো এগু ও ইহা কা মার্তাবা তাম্মো কা এটাব তাতাবো কোনো ও ইন্নি ফা ইন লাম ইস্তাতি সে ও ওয়াওয়ালি হোরু গঙ্গল ফা ইত'আমু কো ঞাম্মিঙ্গল সিত্তিনা মিসকিনা মিসকিনাবে চাপ্পান্ডে জেগো উইডেন কো ফেচ্চেরে সাউরে দে ওনি কো ঞাম্মিন্তা গোটে মাপ্পে সিমো মারি চুগ্গু মাফে ও জন্না গোটে মাপ্পে কালা চুগ্গু মাফে বে চাপ্পান্ডে জেগো উইডেন ডুন নং কো হাওরাতা কো কিলো গোটো ওয়ানো এ জুঙ্গো গং টেউ মাসালান কো বেনাতা কো কিলো গোটো এ জেগাবাল কিলো কিলো গোটো এ জেগাবাল কিলো মা কিলো গোটো এ সেডা না কিলো গোটো এ সেডা ডন নন টিকে বিরো হান্দ কাদি ও ওয়াত্তরা ডন মাফে ও জন্না কুইন্টে কুম মিসকিনো কালা কিলো গোটো এ সেডা মা নাং ওয়াদা ও নক্কা ও ওয়াত্তা ডন কান কাদি হারে ইনশাআল্লাহ কুরুন ডন আরাই ওনি কাফারা মাকং আবু হুরায়রা ও ফিল্লি ওনি নান্দগো হারবে কানিলাদো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা জগো আরি অন সাহাবা জগো সখর ওয়েতে কো সালামাত ইবনে সখর ওন কো ওয়েতে ওনি ইয়া রাসূলুল্লাহি হালাক ফারু ইন্নি কোন ও আনু ইয়েনেলাদো মি হালকিকে মি হালকিকে নেলাদো বে মা কি মালাক ko honno hebuma ko enni mi yani e sonnajo angon e nyalor masume mi do hori nerala sallallahu alaihi wasallam be nyaadali be yennali be aybinali be piyari base be tawi ko neddo ma pido e hawrundire mu na ande be beedan tamo ko ittangol mo de ande de wonde mu ko on solution mi on dabude ko gollawol be faala ko nem fere be woni domude kambe nenaado sallallahu alaihi wasallam be maaki hal tajidu raqabatan tu'tiquha amari dande de rindinta sahaba jongo inni o mimara emaki hal tastati an tasuma shahrayn mutatabi'ain tawai horugo lebbidi di jokkondirdi o inni o riwaya go filla riwaya ari riwaya go musalamah ibn sakh tigi filli o inni wo ko honnun de filan o kafara do sina horugo gol mana o wata munyade sonnajo sonnajo on sumantana sallallahu alaihi wasallam maki wal tajidu it'ama sit fal tajidu it'ama 60 miskina yarni dawawi a heban nyam fere nyammingo miskina be chapande jeego sahaba do maki o on sumantana sallallahu alaihi wasallam alhalika be jodi don be addana dajere sandu tamaro be maaki honto landido woni o wi'i ko min be maaki jettu dun do sakkora itando sadaka saaba jon o wi yarli ala afqara minni yarli no wodi tampulo buran burlam min ala madina do ka sare madina do sattira do fere burlam min nanaa sallallahu alaihi wasallam be jali ha feeni yakirde mabbe den be maaki at'imu ahlak nyammi e tamarojo do be ngure ma den dun ko filli hadithon ko imam al-bukhari imam muslim cerno o maaki fa in lam yajid saqatat joni non si on tigi hebaali o waawani rinnin o hebaali daande rinnin tende o waawan horude lebbi didi o hebaali ko nyammi na miskinaabe chapande jeego haray kaffara on fawata ko daande makko nen haray kaffara on o fukkoto woni ko woni tun so hebi ko batti toggu kaffara on haray ko be o wada kaffara haray ko do hande darso meden on hatti steno wodi ko faminaaki e darso on aray o waawi landade kala ko woni e sawaba e darso do ko immorde Allah subhanahu wa ta'ala kala ko farjere ko woni e darso do ko immorde min e shaytan aqulu ma sami'tum wa astaghfirullah li wa lakum min kulli dhanbin fastaghfiruhu innahu wal ghafurur rahim سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك هاري دون جنتي او راديو من منتدى السلفي منوفالا هندغول مجبردي دو هيتوجي يو هوتو كاشين تيليجرام منتدى السلفي يا الله انفر ان فجزاكم الله خيرا